বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষ খারাপ কথা বলে বেড়াক, এটা আল্লাহ পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম করা হলে তার কথা স্বতন্ত্র, আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে সৎ কাজ করে যাও অথবা কমপক্ষে অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ বড়ই ক্ষমা ও গুণের অধিকারী, অথচ তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন। যারা আল্লাহ ও তার রসুলদের সাথে কুফরি করে, আল্লাহ ও তার রসুলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কাউকে মানব ও কাউকে মানব না, আর কুফর ও ইমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তারা সবাই আসলে কট্টর কাফের। আর এহেনো কাফেরদের জন্য আমি এমন শাস্তি তৈরি করে রেখেছি যা তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবে। বিপরীত পক্ষে যারা আল্লাহ ও তার রাসূলদেরকে মেনে নেয় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদেরকে আমি অবশ্যই তার পুরস্কার দান করব, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। এই আহলে কিতাবরা যদি আজ তোমার কাছে আকাশ থেকে তাদের জন্য কোনো লিখন অবতীর্ণ করার দাবি করে থাকে, তাহলে ইতিপূর্বে তারা এর চাইতেও বড় ধৃষ্টতাপূর্ণ দাবি মুসার কাছে করেছিল। তারা তো তাকে বলেছিল, আল্লাহকে প্রকাশ্যে আমাদের দেখিয়ে দাও। তাদের এই সীমালঙ্ঘনের কারণে অকস্মাৎ তাদের উপর বিদ্যুৎ আপতিত হয়েছিল। তারপর সুস্পষ্ট নিশানিসমূহ দেখার পরও তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। এরপরও আমি তাদেরকে ক্ষমা করেছি, আমি মুসাকে সুস্পষ্ট ফরমান দিয়েছি এবং তুর পাহাড় তাদের উপর উঠিয়ে তাদের থেকে এই ফরমানের আনুগত্যের অঙ্গীকার নিয়েছি। আমি তাদেরকে হুকুম দিয়েছি, সেজদানত হয়ে দরজার মধ্যে প্রবেশ করো। আমি তাদেরকে বলেছি, শনিবারের বিধান লঙ্ঘন করো না, এবং এর স্বপক্ষে তাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছি। শেষ পর্যন্ত তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতের উপর মিথ্যা আরোপ করার জন্য, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের দিল আবরণের মধ্যে সুরক্ষিত তাদের এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। অথচ মূলত তাদের বাতিল পরস্তির জন্য আল্লাহ তাদের দিলের উপর মোহর মেরে দিয়েছেন এবং এজন্য তারা খুব কমই ঈমান এনে থাকে। তারপর তাদের নিজেদের কুফরির মধ্যে অনেক দূর অগ্রসর হয়ে মারিয়ামের উপর গুরুতর অপবাদ লাগাবার জন্য এবং তাদের আমরা আল্লাহর রসুল মারিয়াম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি এই উক্তির জন্য তারা অভিশপ্ত হয়েছিল। অথচ প্রকৃতপক্ষে তারা তাকে হত্যাও করেনি এবং শুলেও চড়ায়নি, বরং ব্যাপারটিকে তাদের জন্য সন্দিগ্ধ করে দেওয়া হয়েছে। আর যারা এ ব্যাপারে মতবিরোধ করেছে, তারাও আসলে সন্দেহের মধ্যে অবস্থান করছে। তাদের কাছে এ সম্পর্কিত কোনো জ্ঞান নেই, আছে নিছক আন্দাজ অনুমানের অন্ধ অনুশ্রুতি। নিঃসন্দেহে তারা ঈসা মসীহকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ জবরদস্ত শক্তিশালী ও প্রজ্ঞাময়। আর আহলি কিতাবদের মধ্য থেকে এমন একজনও হবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না এবং কেয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মোট কথা, এই ইহুদি মতবলম্বীদের এহেন জুলুম নীতির জন্য তাদের মানুষকে ব্যাপকভাবে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করার জন্য, আমি এমন অনেক পাক পবিত্র জিনিস তাদের জন্য হারাম করে দিয়েছি যা পূর্বে তাদের জন্য হালাল ছিল। আর তাদের মধ্য থেকে যারা কাফির, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। কিন্তু তাদের মধ্য থেকে যারা পাকাপোক্ত জ্ঞানের অধিকারী ও ঈমানদার, তারা সবাই সেই শিক্ষার প্রতি ঈমান আনে যা তোমার প্রতি নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছিল। এ ধরনের ঈমানদার নিয়মিতভাবে নামাজ রোজা পালনকারী এবং আল্লাহ ও পরকালে বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই মহাপুরস্কার দান করব। হে মুহাম্মদ, আমি তোমার কাছে ঠিক তেমনি ভাবে ওহি পাঠিয়েছি যেমন নূহ ও তার পরবর্তী নবীদের কাছে পাঠিয়েছিলাম। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুব সন্তানদের কাছে এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহি পাঠিয়েছি। আমি দাউদকে জবুর দিয়েছি। এর পূর্বে যেসব নবীর কথা তোমাকে বলেছি তাদের কাছেও আমি ওহি পাঠিয়েছি এবং যেসব নবীর কথা তোমাকে বলিনি তাদের কাছেও। আমি মূসার সাথে কথা বলেছি ঠিক যেমনভাবে কথা বলা হয়। এই সমস্ত রাসূলকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠানো হয়েছিল যাতে তাদেরকে রাসূল বানিয়ে পাঠাবার পর লোকদের কাছে আল্লাহর মোকাবেলায় কোনো প্রমাণ না থাকে। আর আল্লাহ সর্বাবস্থায় প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহ সাক্ষ্য দেন তিনি যা কিছু তোমাদের উপর নাজিল করেছেন নিজের জ্ঞানের ভিত্তিতে নাজিল করেছেন এবং এর উপর ফেরেশতারাও সাক্ষী, যদিও আল্লাহর সাক্ষী হয় যথেষ্ট হয়। যারা নিজেরাই এটা মানতে অস্বীকার করে এবং অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তারা নিঃসন্দেহে ভুল পথে অগ্রসর হয়ে সত্য থেকে অনেক দূরে চলে গেছে। এভাবে যারা কুফরীয় বিদ্রোহের পথ অবলম্বন করে এবং জুলুম নিপীড়ন চালায় আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না এবং তাদেরকে জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ দেখাবেন না, যেখানে তারা থাকবে চিরকাল। আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। হে লোকেরা, এই রসুল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক নিয়ে এসেছে, কাজেই তোমরা ইমান আনো তোমাদের জন্যই ভালো। আর যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। হে আহলি কিতাব, নিজেদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না আর সত্য ছাড়া কোনো কথা আল্লাহর সাথে সম্পৃক্ত করো না। মারিয়াম পুত্র ঈসা মসিহ আল্লাহর একজন রসুল ও একটি ফরমান ছাড়া আর কিছুই ছিল না যা আল্লাহ মারিয়ামের দিকে পাঠিয়েছিলেন, আর সে একটি রূহ ছিল আল্লাহর পক্ষ থেকে। কাজী তোমরা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনো এবং তিন বলো না, নিবৃত্ত হও, এটা তোমাদের জন্যই ভালো। আল্লাহই তো একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে তিনি এর অনেক ঊর্ধ্বে। পৃথিবী ও আকাশের সব কিছুই তার মালিকানাধীন এবং সেসবের প্রতিপালক ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি নিজেই যথেষ্ট। মসিহ কখনো নিজের আল্লাহর এক বান্দা হবার ব্যাপারে লজ্জা অনুভব করে না এবং ঘনিষ্ঠতর ফেরেশতারাও একে নিজেদের জন্য লজ্জাকর মনে করে না। যদি কেউ আল্লাহর বন্দেগীকে নিজের জন্য লজ্জাকর মনে করে এবং অহংকার করতে থাকে তাহলে এক সময় আসবে যখন আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে নিজের সামনে হাজির করবেন। যারা ঈমান এনে সৎ কর্মনীতি অবলম্বন করেছে তারা সে সময় নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে আরও প্রতিদান দেবেন। আর যারা বন্দেগীকে লজ্জাকর মনে করেছে এবং অহংকার করেছে তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং আল্লাহ ছাড়া আর যার যার সাহায্য ও পৃষ্ঠপোষকতার উপর তারা ভরসা করে তাদের মধ্যে কাউকেও তারা সেখানে পাবে না। হে লোকেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণপত্র এসে গেছে এবং আমি তোমাদের কাছে এমন আলোক রশ্মি পাঠিয়েছি যা তোমাদের সুস্পষ্টভাবে পথ দেখিয়ে দেবে। এখন যারা আল্লাহর কথা মেনে নেবে এবং তার আশ্রয় খুঁজবে তাদেরকে আল্লাহ নিজের রহমত, করুণা ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়ে নেবেন এবং নিজের দিকে আসার সোজা পথ দেখিয়ে দেবেন। লোকেরা তোমার কাছে পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তির ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করছে, বলে দাও আল্লাহ তোমাদের ফতোয়া দিচ্ছেন। যদি কোনো ব্যক্তি নিঃসন্তান মারা যায় এবং তার একটি বোন থাকে তাহলে সে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ পাবে, আর যদি বোন নিঃসন্তানা মারা যায় তাহলে ভাই হবে তার ওয়ারিস। দুই বোন যদি মৃতের ওয়ারিস হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশের হকদার হবে। আর যদি কয়েকজন ভাই ও বোন হয় তাহলে মেয়েদের এক ভাগ ও পুরুষদের দুই ভাগ হবে। আল্লাহ তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বর্ণনা করেন যাতে তোমরা বিভ্রান্ত না হও এবং আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। হে মানব জাতি, তোমাদের রবকে ভয় কর, তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, আর সেই একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। সেই আল্লাহকে ভয় কর, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজেদের হক আদায় করে থাকো এবং আত্মীয়তা ও নিকট সম্পর্ক বিনষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের উপর কড়া নজর রেখেছেন। এতিমদেরকে তাদের ধন সম্পদ ফিরিয়ে দাও, ভালো সম্পদের সাথে মন্দ সম্পদ বদল করো না, আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, এটা মহাপাপ। আর যদি তোমরা এতিমদের মেয়েদের সাথে বেইনসাফি করার ব্যাপারে ভয় করো, তাহলে যেসব মেয়েদের তোমরা পছন্দ করো তাদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে একজনকে বিয়ে করো, অথবা তোমাদের অধিকারে যেসব মেয়ে আছে তাদেরকে বিয়ে করো। বেইনসাফির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এটি অধিকতর সঠিক পদ্ধতি। আর আনন্দের সাথে ফরজ মনে করে স্ত্রীদের মোহরানা আদায় করে দাও। তবে যদি তারা নিজেরাই নিজেদের ইচ্ছায় মোহরানার কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তোমরা সানন্দে তা খেতে পারো। আর তোমাদের যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে পরিণত করেছেন তা নির্বোধের হাতে তুলে দিও না, তবে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করো এবং সৎ উপদেশ দাও। আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও, তাহলে তাদের সম্পদ তাদের হাতে সুপর্দ করে দাও। তারা বড় হয়ে নিজেদের অধিকার দাবি করবে, এ ভয়ে কখনো ইনসাফের সীমানা অতিক্রম করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না। এতিমদের যে অভিভাবক সম্পদশালী হবে, সে যেন পরহেজগারি অবলম্বন করে, অর্থাৎ অর্থ গ্রহণ না করে। আর যে গরিব হবে, সে যেন প্রচলিত পদ্ধতিতে খায়। তারপর তাদের সম্পদ যখন তাদের হাতে সুপর্দ করতে যাবে, তখন তাতে লোকদেরকে সাক্ষী বানাও, আর হিসেব নেবার জন্যে আল্লাহই যথেষ্ট। মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধন সম্পত্তি রেখে গেছে, তাতে পুরুষদের অংশ রয়েছে আর মেয়েদেরও অংশ রয়েছে সেই ধন সম্পত্তিতে, যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, তা সামান্য হোক বা বেশি, এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ধন সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় আত্মীয় স্বজন এতিম ও মিসকিনরা এলে তাদেরকে ওই সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো। লোকদের এ কথা মনে করে ভয় করা উচিত। যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে রেখে যেত, তাহলে মরার সময় নিজেদের সন্তানদের ব্যাপারে তাদের কতই না আশঙ্কা হতো। কাজেই তাদের আল্লাহকে ভয় করা ও ন্যায়সঙ্গত কথা বলা উচিত। যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খায়, তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হবে। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, পুরুষদের অংশ দুজন মেয়ের সমান। যদি মৃতের ওয়ারিশ দুয়ের বেশি মেয়ে হয়, তাহলে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগে দুভাগ তাদের দাও। আর যদি একটি মেয়ে ওয়ারিশ হয়, তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তাহলে তার বাপ মা প্রত্যেকে সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে। আর যদি তার সন্তান না থাকে এবং বাপ মা তার ওয়ারিশ হয়, তাহলে মাকে তিন ভাগের এক ভাগ দিতে হবে। যদি মৃতের ভাই বোন থাকে, তাহলে মা ছয় ভাগের এক ভাগ পাবে। এ সমস্ত অংশ বের করতে হবে মৃত ব্যক্তি যে ওসিহত করে গেছে তা পূর্ণ করার এবং সে যে ঋণ রেখে গেছে তা আদায় করার পর। তোমরা জানো না তোমাদের বাপ মা ও তোমাদের সন্তানদের মধ্যে উপকারের দিক দিয়ে কে তোমাদের বেশি নিকটবর্তী। এসব অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর আল্লাহ অবশ্যই সকল সত্য জানেন এবং সকল কল্যাণময় ব্যবস্থা সম্পর্কে অবগত আছেন। তোমাদের স্ত্রীরা যদি নিঃসন্তান হয় তাহলে তারা যা কিছু ছেড়ে যায় তার অর্ধেক তোমরা পাবে, অন্যথায় তাদের সন্তান থাকলে যে ওসিয়ত তারা করে গেছে তা পূর্ণ করার এবং যে ঋণ তারা রেখে গেছে তা আদায় করার পর পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ তোমাদের। আর তোমাদের সন্তান না থাকলে তারা তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবে, অন্যথায় তোমাদের সন্তান থাকলে তোমাদের ওসিয়ত পূর্ণ করার ও তোমাদের রেখে যাওয়া ঋণ আদায় করার পর তারা সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে। আর যদি পুরুষ বা স্ত্রীলোকের সন্তান না থাকে এবং বাপ মাও জীবিত না থাকে কিন্তু এক ভাই বা এক বোন থাকে, তাহলে ভাই ও বোন প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ পাবে। তবে ভাই বোন একজনের বেশি হলে সমগ্র সম্পত্তির তিন ভাগের এক ভাগে তারা সবাই শরিক হবে। যে ওসিয়ত করা হয়েছে তা পূর্ণ করার এবং যে ঋণ মৃত ব্যক্তি রেখে গেছে তা আদায় করার পর যদি তা ক্ষতিকর না হয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আর আল্লাহ সর্বজ্ঞ সর্বদোষী ও সহিষ্ণু। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এটি সবচেয়ে বড় সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা অতিক্রম করে যাবে তাকে আল্লাহ আগুনে ফেলে দেবেন, সেখানে সে থাকবে চিরকাল, আর তার জন্য রয়েছে লাঞ্ছনা ও অপমানজনক শাস্তি। তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের নিজেদের মধ্য থেকে চারজন সাক্ষী নিয়ে এসো, আর চারজন সাক্ষ্য দিয়ে যাবার পর তাদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত না তাদের মৃত্যু এসে যায় অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ বের করে দেন। আর তোমাদের মধ্য থেকে যারা এতে লিপ্ত হবে তাদেরকে শাস্তি দাও, তারপর যদি তারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও, কেননা আল্লাহ বড়ই তওবা কবুলকারী ও অনুগ্রহশীল। তবে একথা জেনে রাখো, আল্লাহর কাছে তওবা কবুল হবার অধিকার একমাত্র তারাই লাভ করে যারা অজ্ঞতার কারণে কোনো খারাপ কাজ করে বসে এবং তারপর অতি দ্রুত তওবা করে। এ ধরনের লোকদের প্রতি আল্লাহ আবার তার অনুগ্রহে দৃষ্টি নিবদ্ধ করেন এবং আল্লাহ সমস্ত বিষয়ের খবর রাখেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। কিন্তু তওবা তাদের জন্য নয় যারা খারাপ কাজ করেই যেতে থাকে, এমনকি তাদের কারো মৃত্যু সময় এসে গেলে সে বলে এখন আমি তওবা করলাম। অনুরূপভাবে তওবা তাদের জন্যও নয় যারা মৃত্যু সময় পর্যন্ত কাফের থাকে, এমন সব লোকদের জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। হে ইমানদারগণ, তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসা মোটেই হালাল নয়, আর তোমরা যে মোহরানা তাদেরকে দিয়েছ তার কিছু অংশ তাদেরকে কষ্ট দিয়ে আত্মসাৎ করাও তোমাদের জন্য হালাল নয়। তবে তারা যদি কোনো সুস্পষ্ট চরিত্রহীনতার কাজে লিপ্ত হয় তাহলে অবশ্য তোমরা তাদেরকে কষ্ট দেবার অধিকারী হবে। তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো। যদি তারা তোমাদের কাছে অপছন্দনীয় হয় তাহলে হতে পারে একটা জিনিস তোমরা পছন্দ করো না, কিন্তু আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী আনার সংকল্প করেই থাকো তাহলে তোমরা তাকে অনেক সম্পদ দিয়ে থাকলেও তাতে কিছুই ফিরিয়ে নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট জুলুম করে তা ফিরিয়ে নেবে? আর তোমরা তা নেবেই বা কেমন করে যখন তোমরা পরস্পরের স্বাদ গ্রহণ করেছ এবং তারা তোমাদের কাছ থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছে। আর তোমাদের পিতা যেসব স্ত্রীলোককে বিয়ে করেছে তাদেরকে কোনো ক্রমেই বিয়ে করো না, তবে আগে যা হয়ে গেছে তা হয়ে গেছে। আসলে এটা একটা নির্লজ্জ কাজ, অপছন্দনীয় ও নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, বোন, ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি ও তোমাদের সেই সমস্ত মাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, এবং তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা ও তোমাদের স্ত্রীদের মেয়েদেরকে যারা তোমাদের কোলে মানুষ হয়েছে, সেই সমস্ত স্ত্রীদের মেয়েদেরকে যাদের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। অন্যথায় যদি শুধুমাত্র বিয়ে হয় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদেরকে বাদ দিয়ে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের কোনো জবাবদিহি করতে হবে না, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকেও। আর দুই বোনকে একসাথে বিয়ে করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে, তবে যা প্রথমে হয়ে গেছে তা হয়ে গেছে, আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যুদ্ধের মাধ্যমে তোমাদের অধিকারভুক্ত হয়েছে এমন সব মেয়ে ছাড়া বাকি সমস্ত সধবাই তোমাদের জন্য হারাম। এ হচ্ছে আল্লাহর আইন, এ আইন মেনে চলা তোমাদের জন্য অপরিহার্য গণ্য করা হয়েছে। এদের ছাড়া বাদ বাকি সমস্ত মহিলাকে অর্থ সম্পদের মাধ্যমে লাভ করা তোমাদের জন্য হালাল গণ্য করা হয়েছে, তবে শর্ত হচ্ছে এই যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে, অবাধ যৌন লালসা তৃপ্ত করতে পারবে না। তারপর যে দাম্পত্য জীবনের স্বাদ তোমরা তাদের মাধ্যমে গ্রহণ করো, তার বদলে তাদের মোহরানা ফরজ হিসেবে আদায় করো। তবে মোহরানা চুক্তি হয়ে যাবার পর পারস্পরিক রেজামন্দির মাধ্যমে তোমাদের মধ্যে যদি কোনো সমঝোতা হয়ে যায়, তাহলে তাতে কোনো ক্ষতি নেই, আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানী। আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্ভ্রান্ত পরিবারে মুসলিম মেয়েদের বিয়ে করার সামর্থ্য নেই, তার তোমাদের অধিকারভুক্ত মুমিন দাসীদের মধ্য থেকে কাউকে বিয়ে করে নেওয়া উচিত। আল্লাহ তোমাদের ইমানের অবস্থা খুব ভালোভাবে জানেন, তোমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত, কাজেই তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে করো এবং প্রচলিত পদ্ধতিতে তাদের মোহরানা আদায় করো, যাতে তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত থাকে, অবাধ যৌন লালসা পরিতৃপ্ত করতে উদ্যোগী না হয় এবং লুকিয়ে লুকিয়ে প্রেম না করে বেড়ায়। তারপর যখন তারা বিয়ের আবেষ্টনীর মধ্যে সংরক্ষিত হয়ে যায় এবং এরপর কোনো ব্যভিচার করে, তখন তাদের জন্য সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের জন্য নির্ধারিত শাস্তির অর্থের শাস্তি দিতে হবে। তোমাদের মধ্য থেকে সেই সব লোকের জন্য এই সুবিধা সৃষ্টি করা হয়েছে যাদের বিয়ে না করলে তাকওয়ার বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা থাকে, তবে সবর করলে তা তোমাদের জন্য ভালো, আর আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। তোমাদের আগে যেসব সৎ লোক চলে গেছে তারা যেসব পদ্ধতির অনুসরণ করত, আল্লাহ তোমাদের সামনে সেই পদ্ধতিগুলো সুস্পষ্ট করে দিতে এবং সেই সব পদ্ধতিতে তোমাদের চালাতে চান। তিনি নিজে রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান, আর তিনি সর্বজ্ঞ ও জ্ঞানময়। হ্যাঁ, আল্লাহ তো রহমত সহকারে তোমাদের প্রতি দৃষ্টিপাত করতে চান, কিন্তু যারা নিজেদের প্রবৃত্তির লালসার অনুসরণ করছে তারা চায় তোমরা ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও। আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান, কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। হে ইমানদারগণ, তোমরা পরস্পরে ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলো না, লেনদেন হতে হবে পারস্পরিক রেজামন্দির ভিত্তিতে, আর নিজেকে হত্যা করো না, নিশ্চিত জানো আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। যে ব্যক্তি জুলুম ও অন্যায় বাড়াবাড়ি করে এমনটি করবে তাকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব, আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ নয়। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য তোমাদের বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোটখাটো খারাপ কাজগুলো আমি তোমাদের হিসেব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করিয়ে দেব। আর যা কিছু আল্লাহ তোমাদের কাউকে অন্যদের মোকাবেলায় বেশি দিয়েছেন তার আকাঙ্ক্ষা করো না। যা কিছু পুরুষরা উপার্জন করেছে তাদের অংশ হবে সেই অনুযায়ী, আর যা কিছু মেয়েরা উপার্জন করেছে তাদের অংশ সেই অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর কাছে তার ফজল ও মেহরবানির জন্য দোয়া করতে থাকো, নিশ্চিতভাবে আল্লাহ সমস্ত জিনিসের জ্ঞান রাখেন। আর বাপ মা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত ধন সম্পত্তিতে আমি তাদের হকদার নির্ধারণ করিয়ে দিয়েছি। এখন থেকে তারা যাদের সাথে তোমাদের চুক্তি অঙ্গীকার আছে তাদের অংশ তাদেরকে দিয়ে দাও। নিশ্চিত জেনে রাখো আল্লাহ সব জিনিসের রক্ষণাবেক্ষণকারী। পুরুষ নারীর কর্তা এই জন্য যে আল্লাহ তাদের একজনকে অন্য জনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে। কাজেই সতীসাধ্বী স্ত্রীরা আনুগত্য পরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর হেফাজত ও তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে। আর যেসব স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে বোঝাও, শয়নগৃহে তাদের থেকে আলাদা থাকো এবং তাদেরকে মারধর করো। তারপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তাহলে অযথা তাদের উপর নির্যাতন চালাবার জন্যে বাহানা তালাশ করো না। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ ওপরে আছেন, তিনি বড় ও শ্রেষ্ঠ। আর যদি কোথাও তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কে বিগড়ে যাবার আশঙ্কা দেখা দেয় তাহলে পুরুষের আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ এবং স্ত্রী আত্মীয়দের মধ্য থেকে একজন সালিশ নির্ধারিত করে দাও। তারা দুজন সংশোধন করে নিতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসা ও মিলমিশের পরিবেশ সৃষ্টি করে দেবেন। আল্লাহ সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ। আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয় ও এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাদী ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ এমন কোনো ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্ম অহংকারে থরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে। আর আল্লাহ এমন লোকদেরকেও পছন্দ করেন না যারা কৃপণতা করে, অন্যদেরকে কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে। এই ধরনের অনুগ্রহ অস্বীকারকারী লোকদের জন্যে আমি লাঞ্ছনাপূর্ণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আর আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা নিজেদের ধন সম্পদ কেবলমাত্র লোকদেরকে দেখাবার জন্য ব্যয় করে এবং আসলে না আল্লাহর প্রতি ইমান রাখে আর না আখেরাতের দিনের প্রতি। সত্য বলতে কি, শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথী জুটেছে। হ্যাঁ, যদি তার আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান আনত এবং যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় করত তাহলে তাদের মাথায় এমন কি আকাশ ভেঙে পড়ত। যদি তারা এমনটি করত তাহলে তাদের নেকির অবস্থা আল্লাহর কাছে গোপন থেকে যেত না। আল্লাহ কারো ওপর এক অনুপরিমাণও জুলুম করেন না। যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহাপুরস্কার প্রদান করেন। তারপর চিন্তা করো তখন তারা কি করবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব এবং তাদের ওপর তোমাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে দাঁড় করাব। সে সময় যারা রসুলের কথা মানেনি এবং তার নাফরমানি করতে থেকেছে তারা কামনা করবে, হায় জমিন যদি ফেটে যেত এবং তারা তার মধ্যে চলে যেত। সেখানে তার আল্লাহর কাছ থেকে নিজেদের কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। তুমি কি তাদেরকেও দেখেছ যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে, তারা নিজেরাই গোমরাহির খরিদ্দার বনে গেছে এবং কামনা করছে যেন তোমরাও পথ ভুল করে বসো। আল্লাহ তোমাদের শত্রুদের ভালো করে জানেন এবং তোমাদের সাহায্য সমর্থনের জন্য আল্লাহই যথেষ্ট। যারা ইহুদি হয়ে গেছে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শব্দকে তার স্থান থেকে ফিরিয়ে দেয় এবং সত্য দিনের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্য নিজেদের জিহ্বা কুঞ্চিত করে বলে, আমরা শুনলাম এবং আমরা অমান্য করলাম, আর শোনে না শোনার মতো এবং বলে রাই না। অথচ তারা যদি বলতো, আমরা শুনলাম ও মেনে নিলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো, তাহলে এটা তাদেরই জন্য ভালো হতো এবং এটাই হতো অধিকতর সততার পরিচায়ক। কিন্তু তাদের বাতিল পরস্থির কারণে তাদের ওপর আল্লাহর অভিশাপ পড়েছে, তাই তারা খুব কমই ইমান এনে থাকে। হে কিতাবধারীগণ, সেই কিতাবটি মেনে নাও যেটি আমি এখন নাজিল করেছি এবং যেটি তোমাদের কাছে আগে থেকে মৌজুদ কিতাবের সত্যতা প্রমাণ করে এবং তার প্রতি সমর্থন জানায়। আর আমি চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার অথবা শনিবার ওয়ালাদের মতো তাদেরকে অভিশপ্ত করার আগে এর প্রতি ইমান আনো। আর মনে রাখো, আল্লাহ নির্দেশ প্রতিপালিত হয়েই থাকে, আল্লাহ অবশ্যই শিরিককে মাফ করেন না। এছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যা কিছ যারা নিজেদের আত্মশুদ্ধি ও আত্মপবিত্রতার বড়াই করে বেড়ায়, অথচ শুদ্ধি ও পবিত্রতা আল্লাহ যাকে চান তাকে দেন, আর তাদের ওপর বিন্দুমাত্র জুলুম করা হয় না। আচ্ছা দেখো তো, এরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করতে একটু কুণ্ঠিত হয় না? এদের স্পষ্ট গুনাহগার হবার ব্যাপারে এই একটি গুনাহই যথেষ্ট। তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের জ্ঞান থেকে কিছু অংশ দেয়া হয়েছে এবং তাদের অবস্থা হচ্ছে এই যে, তারা মিথ্যা ও তাগুতকে মানে আর কাফেরদের সম্পর্কে বলে, ইমানদারদের তুলনায় এরাই তো অধিকতর নির্ভুল পথে চলছে। এই ধরনের লোকদের ওপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। আর যার উপর আল্লাহ লানত বর্ষণ করেন, তোমরা তার কোনো সাহায্যকারী পাবে না। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অংশ আছে কি? যদি তাই হতো তাহলে তারা অন্যদেরকে একটি কানা করিয়ে দিত না। তাহলে কি অন্যদের প্রতি তারা এই জন্য হিংসা করছে যে আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ দানে সমৃদ্ধ করেছেন? যদি এ কথাই হয়ে থাকে তাহলে তাদের জেনে রাখা দরকার, আমি ইব্রাহিমের সন্তানদেরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দান করেছি বিরাট রাজত্ব। কিন্তু তাদের মধ্য থেকে কেউ এর ওপর ইমান এনেছে, আবার কেউ এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো জাহান্নামের প্রচলিত আগুনই যথেষ্ট। যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে আমি নিশ্চিতভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর যখন তাদের চামড়া পুড়ে গলে যাবে তখন তার জায়গায় আমি অন্য চামড়া তৈরি করে দেব, যাতে তারা খুব ভালোভাবে আজাবের স্বাদ গ্রহণ করতে পারে। আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি নিজের ফয়সালাগুলো বাস্তবায়নের কৌশল খুব ভালোভাবেই জানেন। আর যারা আমার আয়াতগুলো মেনে নিয়েছে এবং সৎ কাজ করেছে তাদেরকে এমন সব বাগিচার মধ্যে প্রবেশ করাব যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। তারা সেখানে পবিত্র স্ত্রীদের লাভ করবে এবং তাদেরকে আমি আশ্রয় দেব ঘন স্নিগ্ধ ছায়াতলে। হে মুসলমানরা, আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারদের হাতে ফেরত দেবার নির্দেশ দিচ্ছেন। আর লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায়নীতি সহকারে ফয়সালা করো। আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন, আর অবশ্যই আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন। হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের, আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ইমান এনে থাকো। এটি একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট। হে নবী, তুমি কি তাদেরকে দেখনি যারা এই মর্মে দাবি করে চলছে যে তারা ঈমান এনেছে সেই কিতাবের প্রতি যা তোমার উপর নাজিল করা হয়েছে, এবং সেই সব কিতাবের প্রতি যেগুলো তোমার পূর্বে নাজিল করা হয়েছিল, কিন্তু তারা নিজেদের বিষয়সমূহের ফয়সালা করার জন্যে তাগুতের দিকে ফিরতে চায়, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার হুকুম দেয়া হয়েছিল। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সরল সোজা পথ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন তোমরা দেখতে পাও ওই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারপর তখন তাদের কি অবস্থা হয় যখন তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের উপর কোনো বিপদ এসে পড়ে? তখন তারা কসম খেতে খেতে তোমার কাছে আসে এবং বলতে থাকে, আল্লাহর কসম, আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে যাক, এটি ছিল আমাদের বাসনা। আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে। তাদের পেছনে লেগো না, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যা তাদের হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে যায়। তাদেরকে জানিয়ে দাও, আমি যে কোনো রসুলে পাঠিয়েছি এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর হুকুম অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা এমন পদ্ধতি অবলম্বন করত যার ফলে যখন তারা নিজেদের উপর জুলুম করত তখন তোমার কাছে এসে যেত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত আর রসুলও তাদের জন্য ক্ষমার আবেদন করত, তাহলে নিঃসন্দেহে তারা আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল হিসেবে পেত। না, হে মুহাম্মদ, তোমার রবের কসম, এরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ এদের পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে এরা তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। এরপর তুমি যা ফয়সালা করবে তার ব্যাপারে নিজেদের মনের মধ্যে কোনো প্রকার কুণ্ঠা ও দ্বিধার স্থান দেবে না, বরং সর্বান্তকরণে মেনে নেবে। যদি আমি তাদের হুকুম দিতাম, তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা নিজেদের ঘর থেকে বের হয়ে যাও, তাহলে তাদের খুব কম লোকই এটাকে কার্যকর করত। অথচ তাদেরকে যে নসিহত করা হয় তাকে যদি তারা কার্যকর করত, তাহলে এটি হতো তাদের জন্য অধিকতর ভালো ও অধিকতর দৃঢ়তা ও অবিচলতার প্রমাণ। আর এমনটি করলে আমি নিজের পক্ষ থেকে তাদেরকে অনেক বড় পুরস্কার দিতাম এবং তাদেরকে সত্য সরল পথ দেখাতাম। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে তাদের সহযোগী হবে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন নবী সিদ্দিক শহীদ ও সৎ কর্মশীলদের মধ্য থেকে। মানুষ যাদের সঙ্গ লাভ করতে পারে তাদের মধ্যে এরা কতই না চমৎকার সঙ্গী। আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই হচ্ছে প্রকৃত অনুগ্রহ, এবং যথার্থ সত্য জানার জন্যে একমাত্র আল্লাহর জ্ঞানই যথেষ্ট। হে ইমানদারগণ, মোকাবিলা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকো, তারপর সুযোগ পেলে পৃথক পৃথক বাহিনীতে বিভক্ত হয়ে বের হয়ে পড়ো অথবা একসাথে। হ্যাঁ, তোমাদের কেউ কেউ এমনও আছে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে গড়িমসি করে। যদি তোমাদের ওপর কোনো মুসিবত এসে পড়ে তাহলে সে বলে, আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন, আমি তাদের সাথে যাইনি। আর যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তাহলে সে বলে, এবং এমনভাবে বলে যেন তোমাদের ও তার মধ্যে কোনো প্রীতির সম্পর্ক ছিলই না। হ্যাঁ, যদি আমিও তাদের সাথে হতাম তাহলে বিরাট সাফল্য লাভ করতাম। এই ধরনের লোকদের জানা উচিত আল্লাহর পথে তাদের লড়াই করা উচিত যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিকিয়ে দেয়। তারপর যে ব্যক্তি আল্লাহর পথে লড়বে এবং মারা যাবে অথবা বিজয়ী হবে তাকে নিশ্চয়ই আমি মহাপুরস্কার দান করব। তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফুরী পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পথে। কাজী শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। তোমরা কি তাদেরকেও দেখেছ যাদেরকে বলা হয়েছিল তোমাদের হাত গুটিয়ে রাখো এবং নামাজ কায়েম করো ও যাকাত দাও? এখন তাদেরকে যুদ্ধের হুকুম দেয়ায় তাদের একটি দলের অবস্থা এই দাঁড়িয়েছে যে তারা মানুষকে এমন ভয় করছে যেমন আল্লাহকে ভয় করা উচিত অথবা তার চেয়েও বেশি। তারা বলছে, হে আমাদের রব, আমাদের জন্য এই যুদ্ধের হুকুমনামা কেন লিখে দিলে? আমাদের আরও কিছু সময় অবকাশ দিলে না কেন? তাদেরকে বলো, দুনিয়ার জীবন ও সম্পদ অতি সামান্য এবং একজন আল্লাহর ভয়ে ভীত মানুষের জন্যে আখিরাতে উত্তম, আর তোমাদের উপর এক চুল পরিমাণও জুলুম করা হবে না। আর মৃত্যু, সে তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের নাগাল পাবে, তোমরা কোনো মজবুত প্রাসাদে অবস্থান করলেও। যদি তাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা বলে এ তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর কোনো ক্ষতি হলে বলে এটা হয়েছে তোমার বদৌলতে। বলে দাও, সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে, লোকদের কি হয়েছে কোনো কথাই তারা বোঝে না। হে মানুষ, যে কল্যাণই তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান, এবং যে বিপদ তোমার ওপর এসে পড়ে তা তোমার নিজের উপার্জন ও কাজের বদৌলতে আসে। হে মুহাম্মদ, আমি তোমাকে মানব জাতির জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি এবং এর উপর আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক, তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। তারা মুখে বলে আমরা অনুগত, কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তাদের একটি দল রাত্রে সমবেত হয়ে তোমার কথা বিরুদ্ধে পরামর্শ করে। আল্লাহ তাদের এই সমস্ত কান কথা লিখে রাখছেন, তুমি তাদের পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্যে আল্লাহই যথেষ্ট। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেত। তারা যখনই কোনো সন্তোষজনক বা ভীতিপ্রদ খবর শুনতে পায় তখনই তার চারদিকে ছড়িয়ে দেয়, অথচ তারা যদি এটা রসুল ও তাদের জামাতের দায়িত্বশীল লোকদের নিকট পৌঁছে দেয় তাহলে তা এমন লোকদের গোচরীভূত হয় যারা তাদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ রহমত না হতো তাহলে তোমাদের এমন সব দুর্বলতা ছিল যে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের পেছনে চলতে থাকতে। কাজী হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, তুমি নিজের সত্তা ছাড়া আর কারো জন্য দায়ী নও। অবশ্য ইমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো, আল্লাহ শীঘ্রই কাফেরদের শক্তির মস্তক পূর্ণ করে দেবেন। আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর। যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজে সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে, এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজে সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে, আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন। আর যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও অথবা কমপক্ষে তেমনি ভাবে। আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহণকারী, আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের সবাইকে সেই কিয়ামতের দিন একত্র করবেন যার আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর আল্লাহর কথা চাইতে বেশি সত্য আর কার কথা হতে পারে? তারপর তোমাদের কি হয়েছে? মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত পাওয়া যাচ্ছে, অথচ যে দুষ্কৃতি তার উপার্জন করেছে তার বদৌলতে আল্লাহ তাদের উল্টো দিকে ফিরিয়ে দিয়েছে। তোমরা কি চাও আল্লাহ যাকে হিদায়ত দান করেননি তোমরা তাকে হিদায়ত দান করবে? অথচ আল্লাহ যাকে পথ থেকে সরিয়ে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথ পাবে না। তারা তো এটাই চায়, তারা নিজেরা যেমন কাফের হয়েছে তেমনি তোমরাও কাফের হয়ে যাও, যাতে তারাও তোমরা সমান হয়ে যাও। কাজেই তাদের মধ্য থেকে কাউকেও নিজেদের বন্ধুরূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে আসে। আর যদি তারা হিজরত থেকে বিরত থাকে তাহলে তাদেরকে যেখানে পাও ধরো এবং হত্যা করো, এবং তাদের মধ্য থেকে কাউকেও নিজেদের বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। অবশ্যই সেই সব মুনাফিক এই নির্দেশের আওতাভুক্ত নয় যারা এমন কোনো জাতির সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ। এভাবে সেই সব মুনাফিকও এর আওতাভুক্ত নয় যারা তোমাদের কাছে আসে এবং যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত, না তোমাদের বিরুদ্ধে লড়তে চায় না নিজেদের জাতির বিরুদ্ধে। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায় এবং যুদ্ধ থেকে বিরত থাকে আর তোমাদের দিকে সন্ধি ও সক্ষতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপর হস্তক্ষেপ করার কোনো পথ রাখেননি। তোমরা আরেক ধরনের মুনাফিক পাবে যারা চায় তোমাদের থেকে নিরাপদ থাকতে এবং নিজেদের জাতি থেকেও, কিন্তু যখনই ফিতনা সুযোগ পাবে তারা তার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। এই ধরনের লোকেরা যদি তোমাদের সাথে মোকাবিলা করা থেকে বিরত না থাকে, তোমাদের কাছে সন্ধি ও শান্তির আবেদন পেশ না করে এবং নিজেদের হাত টেনে না রাখে, তাহলে তাদেরকে যেখানে পাও ধরো এবং হত্যা করো। তাদের উপর হাত উঠাবার জন্যে আমি তোমাদেরকে সুস্পষ্ট অধিকার দান করলাম। কোনো মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত হতে পারে। আর যে ব্যক্তি ভুলবশত কোনো মুমিনকে হত্যা করে তার কাফফার হিসেবে একজন মুমিনকে গোলামি থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে। তবে যদি তারা রক্তমূল্য মাফ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা। কিন্তু যদি ওই নিহত মুসলিম ব্যক্তি এমন কোনো জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, তাহলে একজন মুমিন গোলামকে মুক্ত করে দেয়াই হবে তার কাফফারা। আর যদি সে এমন কোনো অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাহলে তার ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে এবং একজন মুমিন গোলামকে মুক্ত করে দিতে হবে। আর যে ব্যক্তি কোনো গোলাম পাবে না তাকে পরপর দুমাস রোজা রাখতে হবে। এটি হচ্ছে গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করার পদ্ধতি, আর আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানময়। আর যে ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। তার উপর আল্লাহর গজব ও তার লানত, এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হে ইমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো, এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে বলে দিও না যে তুমি মুমিন নও। যদি তোমরা বৈষয়িক স্বার্থ লাভ করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক গনিমতের মাল রয়েছে। ইতিপূর্বে তোমরা নিজেরাও তো একই অবস্থায় ছিলে, তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাজেই তোমরা অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করো। তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ অবহিত। যেসব মুসলমান কোনো প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তাদের উভয়ের মর্যাদা সমান নয়। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন, তবুও তাঁর কাছে মুজাহিদদের কাজের বিনিময়ে বসে থাকা লোকদের তুলনায় অনেক বেশি। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা, মাগফিরাত ও রহমত, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যারা নিজেদের উপর জুলুম করছিল ফেরেশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করল, তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাব দিল, আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল ও অক্ষম। ফেরেশতারা বলল, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি সেখানে হিজরত করে অন্য স্থানে যেতে পারতে না? জাহান্নাম এসব লোকের আবাস স্থিরীকৃত হয়েছে এবং আবাস হিসেবে তা বড়ই খারাপ জায়গা। তবে যেসব পুরুষ, নারী ও শিশু যথার্থই অসহায় এবং তারা বের হবার কোনো পথ উপায় খুঁজে পায় না, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে আশ্রয় লাভের জন্যে অনেক জায়গা এবং সময় অতিবাহিত করার জন্যে বিরাট অবকাশ পাবে। আর যে ব্যক্তি নিজের গৃহ থেকে আল্লাহ রসুলের দিকে হিজরত করার জন্য বের হবে, তারপর পথে তার মৃত্যু হবে, তার প্রতিদান দেয়া আল্লাহর জন্যে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। আর যখন তোমরা সফরে বের হও তখন নামাজ সংক্ষেপ করে নিলে কোনো ক্ষতি নেই, বিশেষ করে যখন তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে কষ্ট দেবে, কারণ তারা প্রকাশ্যে তোমাদের শত্রুতা করার জন্যে উঠে পড়ে লেগেছে। আর হে নবী, যখন তুমি মুসলমানদের মধ্যে থাকো এবং যুদ্ধ অবস্থায় তাদেরকে নামাজ পড়াবার জন্য দাঁড়াও, তখন তাদের মধ্য থেকে একটি দলের তোমার সাথে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং তারা অস্ত্রশস্ত্র সঙ্গে নেবে। তারপর তারা সিজদা করে নিলে পেছনে চলে যাবে এবং দ্বিতীয় দলটি, যারা এখনো নামাজ পড়েনি, তারা এসে তোমার সাথে নামাজ পড়বে। আর তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্রশস্ত্র বহন করবে, কারণ কাফেররা সুযোগের অপেক্ষায় আছে। তোমরা নিজেদের অস্ত্রশস্ত্র ও জিনিসপত্রের দিক থেকে সামান্য গাফেল হলেই তারা তোমাদের উপর আকস্মাত ঝাঁপিয়ে পড়বে। তবে যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট অনুভব করো অথবা অসুস্থ থাকো, তাহলে অস্ত্র রেখে দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু তবুও সতর্ক থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما। তারপর তোমরা নামাজ শেষ করার পর দাঁড়িয়ে, বসে ও শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকো। আর মানসিক প্রশান্তি লাভ করার পর পুরো নামাজ পড়ে নাও। আসলে নামাজ নির্ধারিত সময়ে পড়ার জন্যে মুমিনদের ওপর ফরজ করা হয়েছে। এই দলের পিছনে ধাবিত হতে তোমরা দুর্বলতা প্রদর্শন করো না। যদি তোমরা যন্ত্রণা ভোগ করে থাকো তাহলে তোমাদের মতো তারাও যন্ত্রণা ভোগ করছে। আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিস আশা করো যা তারা আশা করে না। আল্লাহ সব কিছু জানেন, তিনি জ্ঞানী ও বুদ্ধিমান। হে নবী, আমি সত্য সহকারে কিতাব তোমার প্রতি নাজিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন সেই অনুযায়ী তুমি লোকদের মধ্যে ফয়সালা করতে পারো। তুমি খেয়ানতকারী ও বিশ্বাসভঙ্গকারীদের পক্ষ থেকে বিতর্ককারী হইও না, আর আল্লাহর কাছে ক্ষমার আবেদন করো। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম করুণাময়। যারা নিজেদের সাথে খেয়ানত ও প্রতারণা করে তুমি তাদের সমর্থন করো না, আল্লাহ খেয়ানতকারী পাপীকে পছন্দ করেন না। এরা মানুষের কাছ থেকে নিজেদের কার্যকলাপ গোপন করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। তিনি তো তখনও তাদের সাথে থাকেন যখন তারা রাতের অন্ধকারে লুকিয়ে তিনি যা চান না এমন বিষয়ের পরামর্শ করে। আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ডকে পরিবেষ্টন করে রেখেছেন। হ্যাঁ, তোমরা এই অপরাধীদের পক্ষ থেকে দুনিয়ার জীবনেই বিতর্ক করে নিলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তাদের জন্য কে বিতর্ক করবে? সেখানে কে তাদের উকিল হবে? যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে বসে, অথবা নিজের উপর জুলুম করে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে আল্লাহকে ক্ষমাকারী ও পরম দয়ালু হিসেবেই পাবে। কিন্তু যে ব্যক্তি পাপ কাজ করবে, তার এই পাপ কাজ তার নিজের জন্যে ক্ষতিকর হবে। আল্লাহ সব কথাই জানেন, তিনি জ্ঞানী ও প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোনো অন্যায় বা গুনাহের কাজ করে কোনো নিরাপরাধ ব্যক্তির ওপর তার দোষ চাপিয়ে দেয়, সে তো বড় মারাত্মক মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজের মাথায় তুলে নেয়। হে নবী, তোমার প্রতি যদি আল্লাহর অনুগ্রহ না হতো এবং তার রহমত যদি তোমার সাথে সংযুক্ত না থাকত, তাহলে তাদের মধ্য থেকে একটি দল তো তোমাকে বিভ্রান্ত করা ফয়সালা করেই ফেলেছিল। অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করছিল না এবং তারা তোমার কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহ তোমার উপর কিতাব ও হিকমত নাজিল করেছেন, এমন সব বিষয় তোমাকে শিখিয়েছেন যা তোমার জানা ছিল না, এবং তোমার প্রতি তার অনুগ্রহ অনেক বেশি। লোকদের অধিকাংশ গোপন সলা পরামর্শে কোনো কল্যাণ থাকে না, তবে যদি কেউ গোপনে সদকা ও দান খয়রাতের উপদেশ দেয় অথবা কোনো সৎ কাজের জন্যে বা জনগণের পারস্পরিক বিষয়ে সংশোধন ও সংস্কার সাধনের উদ্দেশ্যে কাউকে কিছু বলে, তাহলে অবশ্যই এটি ভালো কথা। আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে যে কেউ এমন পদক্ষেপ গ্রহণ করবে, তাকে আমি বিরাট পুরস্কার দান করব। কিন্তু যে ব্যক্তি রসুলের বিরোধিতায় কোমর বাঁধে এবং ইমানদারদের পথ পরিহার করে অন্য পথে চলে, অথচ তার সামনে সত্য সঠিক পথ সুস্পষ্ট হয়ে গেছে, তাকে আমি সেদিকেই চালাব যেদিকে সে চলে গেছে, এবং তাকে জাহান্নামে ঠেলে দেব যা নিকৃষ্টতম আবাস। আল্লাহ কেবলমাত্র শিরিকের গুনাহ মাফ করেন না, এছাড়া আর যাবতীয় গুনাহ তিনি যা কিচ্ছা মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আর কাউকে শরিক করে, সে গোমরাহির মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। এ ধরনের লোকের আল্লাহকে বাদ দিয়ে দেবীর পূজা করে, তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন। তারা সেই শয়তানের আনুগত্য করছে যে আল্লাহকে বলেছিল, আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়েই ছাড়ব, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব, তাদেরকে আশার ছলনায় বিভ্রান্ত করব, আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা পশুর কান ছিঁড়বে, আমি তাদেরকে হুকুম করব এবং আমার হুকুমে তারা আল্লাহর সৃষ্টি আকৃতিতে রদ বদল করে ছাড়বে। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে এই শয়তানকে বন্ধু ও অভিভাবক বানিয়েছে, সে সুস্পষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। সে তাদের কাছে ওয়াদা করে এবং তাদেরকে নানা প্রকার আশা দেয়, কিন্তু শয়তানের সমস্ত ওয়াদা প্রতারণা ছাড়ার কিছুই নয়। এসব লোকের আবাস হচ্ছে জাহান্নাম, সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ তারা পাবে না। আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে, তাদেরকে আমি এমন সব বাগিচায় প্রবেশ করাব যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে এবং তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। এটি আল্লাহর সাচ্চ ওয়াদা, আর আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আর কে হতে পারে? চূড়ান্ত পরিণতি না তোমাদের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভর করছে, না আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষার উপর। অসৎ কাজ যে করবে সে তার ফল ভোগ করবে, এবং আল্লাহর মোকাবেলায় সে নিজের জন্য কোনো সমর্থক ও সাহায্যকারী পাবে না। আর যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে, সে পুরুষ বা নারী যেই হোক না কেন, তবে যদি সে মুমিন হয়, তাহলে এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের এক অনুপরিমাণ অধিকারও হরণ করা হবে না। সেই ব্যক্তির চাইতে ভালো আর কার জীবনধারা হতে পারে যে আল্লাহর সামনে আনুগত্যে শির নত করে দিয়েছে, সৎ নীতি অবলম্বন করেছে এবং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করেছে, সেই ইব্রাহিমের পদ্ধতি যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। লোকেরা মেয়েদের ব্যাপারে তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, বলে দাও, আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দেন এবং একই সাথে সেই বিধান স্মরণ করিয়ে দেন যা প্রথম থেকেই কিতাবে তোমাদের শুনানো হচ্ছে, অর্থাৎ এই ইয়তিম মেয়েদের সম্পর্কিত বিধানসমূহ, যাদের হক তোমরা আদায় করছো না এবং যাদেরকে বিয়ে দিতে তোমরা বিরত থাকছো, অথবা লোভের বশবর্তী হয়ে নিজেরাই যাদেরকে বিয়ে করতে চাও। আর যে শিশুরা কোনো ক্ষমতা রাখে না তাদের সম্পর্কিত বিধানসমূহ, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এতিমদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে ইনসাফের নীতির ওপর প্রতিষ্ঠিত থেকো, এবং যে কল্যাণ তোমরা করবে তা আল্লাহর অগোচর থাকবে না। যখনই কোনো স্ত্রীলোক নিজের স্বামীর কাছ থেকে অসদাচরণ অথবা উপেক্ষা প্রদর্শনের আশঙ্কা করে, তারা দুজনে কিছু অধিকারের কম বেশির ভিত্তিতে যদি পরস্পর সন্ধি করে নেয় তাহলে এতে কোনো দোষ নেই, যে কোনো অবস্থায় সন্ধি উত্তম। মন দ্রুত সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু যদি তোমরা পরোপকার করো ও আল্লাহ ভীতি সহকারে কাজ করো তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে অনবহিত থাকবেন না। স্ত্রীদের মধ্যে পুরোপুরি ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা চাইলেও এ ক্ষমতা তোমাদের নেই। কাজেই আল্লাহর বিধানের উদ্দেশ্য পূর্ণ করার জন্যে এটি যথেষ্ট যে এক স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অন্য স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না। যদি তোমরা নিজেদের কর্মনীতির সংশোধন করো এবং আল্লাহকে ভয় করতে থাকো তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়। কিন্তু স্বামী স্ত্রী যদি পরস্পর থেকে আলাদা হয়ে যায় তাহলে আল্লাহ তার বিপুল ক্ষমতার সাহায্যে প্রত্যেককে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ ব্যাপক ক্ষমতার অধিকারী এবং তিনি মহাজ্ঞানী। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানাধীন। তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তাদেরকে এবং তোমাদেরকেও আল্লাহকে ভয় করে কাজ করার নির্দেশ দিয়েছিলাম, তোমরা না মানতে চাও না মানো, কিন্তু আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ, তিনি অভাবমুক্ত ও সমস্ত প্রশংসার অধিকারী। হ্যাঁ, আল্লাহ আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, আর কার্য সম্পাদনের জন্যে তিনিই যথেষ্ট। তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের জায়গায় অন্যদেরকে নিয়ে আসবেন এবং তিনি এ ব্যাপারে পূর্ণ ক্ষমতা রাখেন। যে ব্যক্তি কেবলমাত্র ইহকালে পুরস্কার চায় তার জেনে রাখা উচিত আল্লাহর কাছে ইহকাল ও পরকাল উভয় স্থানে পুরস্কার আছে এবং আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। হে ইমানদারগণ, ইনসাফের পতাকা বাহী ও আল্লাহর সাক্ষী হয়ে যাও। তোমাদের ইনসাফ ও সাক্ষ্য তোমাদের নিজেদের ব্যক্তি সত্তার অথবা তোমাদের বাপ মা ও আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেল। উভয় পক্ষ ধনী বা অভাবী যাই হোক না কেন, আল্লাহ তাদের চাইতে অনেক বেশি কল্যাণকামী। কাজী নিজেদের কামনার বশবর্তী হয়ে ইনসাফ থেকে বিরত থেকো না। আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। হে ইমানদারগণ, ইমান আনো আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি, আল্লাহ তার রসুলের ওপর যে কিতাব নাজিল করেছেন তার প্রতি এবং পূর্বে তিনি যে কিতাব নাজিল করেছেন তার প্রতি। যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতাবর্গ তার কিতাবসমূহ তার রসুলগণ ও পরকালের প্রতি কুফরি করল সে পথভ্রষ্ট হয়ে বহু দূর চলে গেল। অবশ্যই যেসব লোক ইমান এনেছে তারপর কুফরি করেছে, আবার ইমান এনেছে আবার কুফরি করেছে, তারপর নিজেদের কুফুরির মধ্যে এগিয়ে যেতে থেকেছে, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবেন না এবং কখনো তাদেরকে সত্য সঠিক পথ দেখাবেন না। আর যেসব মুনাফিক ইমানদারদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে, এই সুসংবাদটি তাদেরকে জানিয়ে দাও। এরা কি মর্যাদা লাভের সন্ধানে তাদের কাছে যায়? অথচ সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহ এই কিতাবে তোমাদের পূর্বেই হুকুম দিয়েছেন যেখানে তোমরা আল্লাহর আয়াতের বিরুদ্ধে কুফুরি কথা বলতে ও তার প্রতি বিদ্রুপ বাণ নিক্ষেপ করতে শুনবে সেখানে বসবে না, যতক্ষণ না লোকেরা অন্য প্রসঙ্গে ফিরে আসে, অন্যথায় তোমরাও তাঁদের মতো হবে। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামে একই জায়গায় একত্র করবেন। এই মুনাফিকরা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে, তারা দেখছে পানি কোন দিকে গড়ায়। যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় সূচিত হয়, তাহলে তারা এসে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আর যদি কাফেরদের পাল্লা ভারী থাকে, তাহলে তাদেরকে বলবে, আমরা কি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম ছিলাম না? এরপরও আমরা মুসলমানদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করেছি, কাজী কিয়ামতের দিন তোমাদের ও তাদের ব্যাপারে ফয়সালা আল্লাহই করে দেবেন। আর এই ফয়সালায় আল্লাহ কাফেরদের জন্য মুসলমানদের ওপর বিজয় লাভ করার কোনো পথই রাখেননি। এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করছে, অথচ আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। তারা যখন নামাজের জন্য ওঠে, আর মোড়া ভাঙতে ভাঙতে শৈথিল্য সহকারে নিছক লোক দেখাবার জন্য ওঠে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। কুফর ও ইমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে, না পুরোপুরি এদিকে না পুরোপুরি ওদিকে। যাকে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিয়েছেন, তার জন্য তুমি কোনো পথই পেতে পারো না। হে ইমানদারগণ, মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? নিশ্চিত যেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে এবং তোমরা কাউকে তাদের সাহায্যকারী হিসেবে পাবে না। তবে তাদের মধ্য থেকে যারা তওবা করবে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেবে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং নিজেদের দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারিত করে নেবে, তারা মুমিনদের সাথে থাকবে। আর আল্লাহ নিশ্চয় মুমিনদেরকে মহাপুরস্কার দান করবেন। আল্লাহর কি প্রয়োজন তোমাদের অযথা শাস্তি দেবার? যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো এবং ইমানের নীতির উপর চলো, আল্লাহ বড়ই পুরস্কার দানকারী ও সর্বজ্ঞ।